بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن ينصركم الله فلا غالب لكم، وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده، وعلى الله فليتوكل المؤمنون. الله وحي قرباني تيبامي هن الله سبحانه وتعالى نصر دبا فينما فلا غالب لكم تيبامي هن ما تشك دبابين إبس فرات النتي الله تيبامي هن نصر دبا فينما ما تذكر دبا فينما تيبامي هن ما تشك دبابين هم إهن إبس فرات النواني. وإن يخذلكم أدي إكلاك تيبامي هن نكمتي قربا فينما فمن ذا الذي ينصركم من بعده كلان غفوت يبامي هن النصر ديني على فهكا كهي الله تيبامي هن كمت قربا فينما تيبامي هن مدد الدين تيبامي هن عزة الدين هن بسفرات نتي. وعلى الله فليتوكل المؤمنون اهم بما هميكن الله مؤمن وكيل قرا حشكم هميكن الله مي اودوان قرا ماغ واهك تكفهوغا الله مي واهك مي بيان قرباني নাসু দেবা ফরা থাকি আল্লাহ হে একলাঙ্গ আমর ফুল তাক তিয়াবামি হুম কিয়ামান তেরিয়া কাম গবান্যা আল্লাহ রিহা কাম কুন তিয়াবামি হুন মাদ কুরবানে এহেন নামাস একলাঙ্গ আমর ফুল তিয়াবামি হুম খিলাফ ওয়ে জেনামা একলাঙ্গ তিয়াবামি হুন নিকামত কুরবুম কাশিগেন বে আদি একলাঙ্গ তিয়াবামি হুন নিকামত কুরবা ফিনাম তিয়াবামি হুন ইজ্জাত আদ দেনে দেওয়ানা হিম ফরাতে নেতে দেন হাঙ্গুরামাগে ময়দানুগা লিবে গানিমা গে মুদালাবে হে গো তুমি ওয়াহি কুরবানি ওয়া মা কানা লি নাবিয়িন আন ইয়াগুল্লা ومن يغلل ياتي بما غل يوم القيامه نبيا يكن اكشيغن نوي ان يغلل غنيمه مدلون خيانه تريم ومن يغلل ياتي بما غل يوم القيامه ادي غنيمه مدل خيانه تري جميعها دناش اتك تيفاغن قيام الدهغن انن جهنه جام الدهغن انانه من كرمتيك فقيه بيغن داني مي اي باوالوني হাঙ্গুরামাগে ময়দানুগা মি সালে গেল্লুনি সালে গেল্লিগেন এগে তেরেন বাই মুনাফিকুন দেন কাশিগে মানে মুনাফিকুন মি ফাদা বাস্তা বুনানে ফারেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা মিলা নাফসা এগেন দেই কামা বেদানে এহিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একালে একালাঙ্গে নাবিয়্যা তানজিহু কুরাও মাট্টাকা বারিয়া কুরাও মাট্টাকা আল্লাহ মি আয়েব্বা ওয়ারবানি নবীয়কং একশিগম ওয়া কামে নুনে এই গানিমা মুদলা খিয়ানাত তেরিউমে গানিমা মুদলা খিয়ানাত তেরিউমা কি এই রব্বুডান হারাম বেগম ওয়া কামে রব্বুডান হারাম বেগম ওয়া কামে এই বাই রিওয়ায়াত তাহুগে বহুরি উডা জাররেগগে মিম বারবেস গানিমা মুদলং খিয়ানাত গানিমা মুদলং ওয়াক্কান কফিয়া এগ আলিফান হি ফাইফা উনানে এনা এ বহুরি রিওয়ায়াত তাং আছে ওরা হারুকারি বাইদুগে ইবারাত তাং এ বহুরি গানিমা মুদলা খিয়ানাত তেরি ওয়া মিহায় মেদু ওয়ারদুগে আছে এমা গানিমা মুদলা খিয়ানাত তেরি মাকি বড় হারাম কামে এ হাদিস ফুল কুরআন বাহানি এমমে কুড় জাররেগগে মিম বার হাসির কফি মিহায় সেগেন সিজমা কুরআন রে মিতানা তিনো হে লিবনু মিহা এস এটিএস গেন সিজমা কুরআন এই মি রিওয়ায়াত রাসূলুল্লাহ হাদিস ফুল কুরআন বানি ইয়াকুম ওয়াল গুলুলা আতিয়াবামিহুম গানিমা মুদলা খিয়ানাত তেরি মুন রাক্কাত রিওয়াশে ফা ইন্নাল গুলুলা খিজিয়ুন আলা সাহিবিহি সাওবাকি গানিমা মুদলা খিয়ানাত তেরি মাকি এই এগে খিয়ানাত তেরি মিহায় বানি কামেতি কামে কে কিয়ামত দুহুগা আদুল খিয়াত ওয়াল মিখিয়াত ওয়া মা ফাওকা যালিক আতিয়াবামিহ রোদি কুলে লিবুন কামু গাবিয়াস এবেস আদা কুরাহে জামা কুরাহে গেনস আদি তিনোহে লিবুন কামু গাবিয়াস গানিমা মুদালং হাসিল কামু গাবিয়াস এবেস গেনস জামা কুরাহে আদি আবরে দার দরজা গে চেন হাসিল ইয়াস এবেস গেনস জামা কুরাহে এই বেহুমা ফাহুগা এতি বেহেন দেন এবেস মিয়া কাং হাগ গোজেন নুয়ে এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসসামানে বেসসেবিমা দেন এ হিসসাং এলি বে ফরাতেন ইয়া হাগ গোজেন মান এ কুরিয়াকু এবেস মিমবারে এবেস মিয়া কা খাস হয়ে গেনে নুয়ে ইয়াকু আল্লাহ ওয়াহি কুরবানি নবিয়া একাং একশিগম ওয়া কামেন নুনে এই গানিমা মুদালু খিয়ানাত তেরিউমে গিয়ামে দোহুগা এ গানিমা মুদালা খিয়ানাত তেরিবে জামিহা এ মুদাহিফায়ং আন্নানে মাশর গে ময়দানা এমমেগে কুরিমাচ্চা এমমেন কুরিমাতিগা ফাদিহে বেগেন দানে মিয়ে গানিমা মুদালু খিয়ানাত তেরিমিয়া পাক্কান কুরিমিয়া সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুযলামুন den komme nafsevs komme nafsakavs e nafsek kuri kantattahuge hisab barabara libigen dana edwahuga evs gotakan aniyaveru nuvene egwahuga edwahuga allah evs faratak aniyaveru nuga wodi nugannawane komme nafsakavs e nafsek kuri amaluge hisab barabara devene ege ajru ege jaza barabara libigen dana den allah wahi kurawani afaman ittaba ridwan allah kaman ba'a bi sakhatin min allah wa ma'wahu jahannam وبئس المصير الله گه روحی وڑی گه تما تباوا میھا کمن با ابی سخاتین من الله الله گه حضرتون نورسون ہفاگین رجوع وا میھا ادی اینگه تمچکی نرک کمو گوا میھا یا افدوگین وان ہجے الله گه روحی وڑی گه تما تباوا میھا یا الله گه حضرتون کوفالی بگین وا حال رجوع وا میھا ادی اینگه ಸಮ್ಮಚ್ಚಕಿ ನರಕ ಕಮು ಗವಾ ಮೀಹಾಯ ಹಮಹಮವಾನೈಯೆ ಎಬಹಿ ಕಾಫರು ಮೀಹಾಯ ನವತ ನುಬಾ ಮೀಹಾಯ ಹೇಲಫಾ ಮೀಹಾಯ ಹಮಹಮವಾನೈಯೆ ಹಮಹಿದಾ ಎಹನ ನವಾನೆ ವಬಿಸಲ್ ಮಸೀರ್ ಅದಿ ನರಕಯಕಿ ಎಯಿ ಎಮುರಿ ದಾಂಜಿ ಹೇ ತನಗ್ಗೆ ಗೊತುಂ ಕಿಹಾನು ಬಾತನೆ ಹೇಯೆ ಎತನಗೆ ಹುರು ನುಬಾ ಕಮಾಯ ಎಫದ ಮೀಹಾಯ ಕ ಹಮಹಮ ನವಾನೆ ಅಲ್ಲಾಹ್ ಮಿಸಾಲ್ ಬಯಾನ್ ಕೊ ದೆವನಿ ರಂಗಳೋ ಹೇಲಫಾ ಮೀಹಾಯ ಎಗೊತನ್ ನೂಳೆ ಮೀಹಾಯ ಕ ಹಮಹಮ ನವಾನೆ هم درجات عند الله ارانغلان هي ولفاكون له ميها يبي الله جي حضرتون درجتا سورغي درجتا والله بصير بما يعملون الله ابامهم قرا خنتت مولا ديكوڈی گنوے الله سبحانه وتعالى لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين الله اکلانگ رسولا می امتا فنوبمکی ای اکلانگ احسان ترکا میں کی وگے ای میستکنن اکلانگ لبیو ربڑو نیمتا مہدایتو گا نیمتا کی ای نرکاگ علیفانو انسانا سلام اکو سورو گے انسانا ویدو مٹا کا اکلانگ رسولا فنوبی ایم ربڑو احسان اتا ای انسانو گے تی بی جاہل کمو گا جاہل کمو گا اندوالگ گا میستکن ونکو الله سبحانه وتعالى ابامي هونگ مچا اوغا تري وڈيگن ابامي هونگ مچا احسان تري وڈيگن نوي اي رسولك فونو باي ابامي هون ا تيبي جاهلي جاهل كموگه ترين علي كموگه تريان نيربون اي الله گور بڑو نيومت امي هونن الله لوي كلاڠ گور بڑو احسان تري كم اكم وي رسولك گزريا كلاڠ رسولك فونو باي اين كم الله مي ايتگه وحي قرباني لقد من الله على المؤمنين هم كشورون الله سبحانه وتعالى مؤمنون گمچ احسان تري وڈی گن نوا فيه هونگو تاكون اذ بعث فيهم رسولا اي رسولك ابامي هون گترين ابامي هون گترين ابامي هون گتريا رسولك فونو باگن الله مي قرباني اذ بعث فيهم رسولا من انفسهم امي هون گترين امي هون گتريا رسولك فونو باگن اي قريش ون هاگت قريش ون هان رسول الله صلى الله عليه وسلم وداگ النبي ادي قريش ون هاگ ميستم گتريا امي هون گترين امي هون گ نفسون امي هون گترين وكي خاصه بهگله كونون الله فونو وي كي متين ميه کو باواله وي كي بسنو اللهم امي هون گترين انسان کو وبوي وي كما رسالتا اهم بگين امي هون انكار وس كوري كما احرم كيرن هي تبا احرم كهل انسان اكا ادي احرم گ تري گ سوري ام فقير ميهاي تينن هي احرم تبا احرم تبا ان وانو ملائكه تكون اننيه هي رسول كما گين حقيقت کو انن جهني ملائكه تك امي هم بنان بناني مكه گ مشركون ده الله قرباني امي هم گاتم ملائكه تون امي هم گ هم صفا گ اسيا امي هم كنتن مي گين گادان رسول الله صلى الله عليه وسلم جبريل عليه السلام هم صفا گ دك وڈا گ ني دفهار دفهار وس كلي فان هي فلن دگ وٹي وٹي وڈا گ دفهار وس ده انسان نو ملائكه بي كلي هم صفا گ فني جي يقين وان ده الله قرن تمن الله ملائكه تك فونو بينا ما فونو بي انسان گ صفا گ ehen nuni bimati ga malaika be kalun diri ule kamu ga wanama rasul ek kamu ga fonu bi hi was malaika teke insan ga tere malaika be kale ko be kale ga ma sifa ga ma ki ka shi ga wa kamen nune insan ka kiten nuane be kale na belu maka e mi hum masalam yasan malaika ta kuna aske makka ga mushriku de kama ko rasulullah sallallahu alaihi wasallam tabave tibi mi hum mi dawa qurani kale fana ki ei insan nune nurun he deifa wa be kale ke yaqida ve di raja vesasa algon menge teri vesasa ve ei burelengi aqida mi hum burani rasulullah sallallahu alaihi wasallam hedde fawani nurunne insaanen nooneyi aharmen kahare insaanen nooneyi nurun heddeifa be kale kei hurihata tanegga ekale fan haazir be hurey hurihata tanegga ikada qidaan oyal gon men bes ingen kanne mi raj mauludu gas mi hun aqidaa mi hun ge hurey ekale fan tan wada ganna kama kommes be ge aqidaa hurey ekom mi akas brelevin de kego tuga ekale fan ki ei adi diri huri be kale hurihata tanaka ekale fan wada ganna hurihata tanaka ema ei insane ge haisiyate besnun ei kiye ekam ko rasulullah sallallahu alaihi wasallam allah wa bai kuraman kiye te qur'anu ga qul innama ana basharun mislukum kalifan vidalwashe timanne ki hama tiya ba mi hun kahale insana ki me yu haile ya me kani faraga ki timan kale faran ga macha wahi ba wale be ei faraga ki ekam hama timan kale faran ki hama tiya ba mi hun kale insana ki eru makka ke mushrikun tabanu vi insana ka vi tiwe enna mes mihar wal gonno itere ke bay muslimun ekale ke fana ki insane nun kama ke dawa kurani ema makka ke mushrikun na buran bes nu ba makka ke mushrikun na buran nu ba makka ke mushrikun na senge insane ka dikama kal gonno me kare fana insane ke haisi atun e babariya kure ehme rasulullah sallallahu alaihi wasallam hadis ko ba fani la tutruni kama atratin nasara ibn maryam ebamihun timankalege faanu maikkuru muga haddu faanalaage nudaashe isaage faana medu nasoraay haddu faanalaage diya fada emihun gam faahun haddu faanalaage gos isaage faana ki rabbekkama vese muni emihun isaage faana ki ilaahekkama vese muni emihun ai ting ilaahun kore eng ilaahukama vese mihun muni haddu faanalaage gos isaage faana maikkuramun gos ei diya hisaab Rasulullah sallallahu alaihi wasallam qurbani tiyabami hun timankalege faanam maikon hitumugaves egota haddo faanalaagen nudaare tiyabami hun bunaare Abdullah wa rasuluhu Allah ge rasulaadi kalaange alaaye rasulaaye egota bunaashe iturang ecche bunaakan hadaan kamen nete kommiyagas Allah wa hi qurbani emihun ge teri rasulaku Allah fonobi ei emihun nan Allah haqiqatuga velevi ihsan terikame ke ei sababaki emihun kurige tibi budan alukan kuran tibba tauhiduga alikama emihun neru mattaka Allah subhanahu wa taala rasulak fonobi ei wa rabbudu ihsan terikame emihun na sababaki ege zariyan kitam mihun swarguge ge matveri darajitan hasil kokgen ediyei budan alukan kuribe haru mihun ekale fanaga sababe kalna vegen ediyei ama makkaage mushrikun ge teri mihun kuriga ekale fanu ashaube kalna vegen ediyi sorge ge matiwer darajitan hasil kokgen ediyi hama makka ge mushrikun ge terimmi hun hama ema ei wa rabbodu ihsan terikame Allah subhanahu wa taala ekale ange rasula ebami hun ge ter fonu den ekale ge fanu Allah fonu viki kuran ebami hun ge ter ei yatulu alaihim ayatihi ekale ange ayitan emi hun ge matchen tilawat kurabuma kiya ba vidaluma wa yuzakkihim adi ebamihun tahir kurabuma kongamakum fa fain tahir kurabuma Allah subhanahu wa taala rasula fonu vi ebamihun gata emihun fa fain tahir kurma islam vi mahuriha fa fa kun tahir vi wa yuallimuhumul kitaba wal hikma adi ebamihun na foin unganna devuma she gurwa wal hikma adi hikmain unganna devuma she mitange ilmeri midalwani tafsir ge hikmatu ge muradaki ei rasula ge sunnate Rasulullah sallallahu alaihi wasallam sunnate ei qur'ana sunnain uganna debumare ei qur'ana ki ei Allahu ge fai e fai sharaha ko debumattaka wa echaki mi sunnai ama sunnata ki Allahu ge wahi ei qur'anu ge bange wa ka Allahu bayan kurawafa Rasulullah sallallahu alaihi wasallam e kalifanu ge dufulun dina me du vidalwa komme bahaki ei hama wahiye engkom mi ayatun ilmar isdal qur'ani gurwana sunnate sunnatuge muradei hikmatuge muradaki sunnate hikmatuge muradaki ebami hunna gurwana sunnain uganna debumashe ekadege faane wadaagannevi wa inkaanu min qabl wa fi dhalalin mubin adi hamaka shawarun ebami hum vi ege kurin bayam begem wa magfuratumeg getereega ei shirku getereega ebami hun shirku getereega wanikun allah subhanahu wa taala ekalaange rasula muhammad sallallahu alaihi wasallam rasul kamaage fonovi أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير تيباميهن مصيبات الجهيهندوغا قد أصبتم مثليها قلتم أن هذا تيباميهن إيج دغنا مصيبات جهيفايواني قد أصبتم مثليها قلتم أن هذا می مشرکون نہ بہے ہو تم یار مسلمون نہ بس مسلمون نہ جہن مصیبا می جہن او دھا گرا ما کے دعا ہوگا اے ہن گرا ما جہن ہندو گا می ہم بنے ان قلتم ان ھذا می کی نبی کمن ہے یہ می کی نبی کمن ہے یہ قل هو من عند انفسكم خلیفان می دال وار ہے ایتیا بہ می ہوں امیل نفس تو کم کر کم کے سبب تے بہ من جہن مصیبات کے ए उदुहा गुरामा के दोहो एबे कलु न बरो बडो मुसीबत ताय जेहुनी हाइगा तोके मुसीबत जेहुनी एबे कलु न कुरो उन कमे के सबबु ए अल्लाह के रसूला के अमर फुलंग एबे कलु उरे तुमु के सबबु एबे कलु न एकन जेहुनी मेहर बदर हा गुरामा के दुआ हुगा मुशरिकुन न वानी मुस्लिम के फरातम बरो बडो मुसीबत जेहिफा बदर हा गुरामा के दुआ উহুদ হাঙ্গুরামে হিগি বাদুর হাঙ্গুরামে ফাহুগা উহুদ হাঙ্গুরামে আগে দোয়া হুগা মুসলিমুন নাগে মুসিবা নি জেহুনি বাদুর হাঙ্গুরামে আগে দোয়া হুগা মক্কা আগে মুশরিকুন গে বারাব বড়ে তিন গাতুলি বেগেন দিয়া আদি এমি হুঙ্গে হাইদিহা ইতাব্বা কে এমি হুঙ্গে তরে মারো বেগেন দিয়া হাইদিহা মি হুং আসিরুন না বেগেন দিয়া হাইদিহা মি হুং আসিরুন না বেগেন দিয়া আল্লাহ ওয়াহি কুরবানি তিয়াবা মি হুন না মুসিবাত জেহে হিন্দুগা তিয়াবা মি হুং বুনেতে মি কিহিন ভি কামেন হেয়ে ekamaku tiyabami hum wani ege deguna emi huna jasta fae qad asabtum misliha tiyabami hun nang e jehunu musibatu ge deguna tiyabami hun wani emi huna jasta fae kom mi huna kamakka ge mushikunna deguna e tange allah wa hi kurawani emi hun gatul wes kuri haiddiha emi hun asiruna wes di haiddiha deguna vita makka ane uhudu hangura ma ge duwa huga muslimun ge teren shahid wada gati haiddiha ema ege deguna muslimun wani মুশরিকুন না জাসাফ এগে দেগুনা মুসিবাই মুসলিমুন গ সবাব মুশরিকুন না গানি বাদরা গুরা মাগে দোহু জাইফা দে মুসলিমুন না উহুদু হাঙ্গুরা মাগে দোহু গ এ মুসিবা জিহনা মুসলিমুন না মিকি নবি কামে গে আল্লাহ ওয়াহি কুরআন কুল কালিফান উদাল ওয়াশে হুয়া মিন ইনদি আনফুসিকুম এ হামা হুরি হা কামে এবি এ মুসিবা গে জিহনা হতি বা মি হুম কুরি কামে গে সবাব না হাই গাতু গে ইনসানা মুসিবা মি জিহনি ইনসানা গা আমিল আতুম ফাইন কুরে বেকান তাত্তাহু গে সবাবু কুরে বেকান তাত্তাহু গে সবাবু বাই ফার ইনসানা ইমতিহানে গত মুসিবাত তক পুরি মতিবে এবেস আসল হাকিকাতু গ ফাফা গে সাবাবুন একান্ত কুরি মতিবে গেন দানি হেননামস এ মুসিবাতু গ সাবাবুন এনাং এ ফাফাতা ফু হবি গেন দান এ মুসিবাতু গ সাবাবুন এনাং এ ফাফাতা ফু হবি গেন দানে এই মুমিনুন কুরাই ফুন না ফাফাতান আল্লাহ ফুসসাবা দেবুমা ইলমের বিদালমানি এই শারঈ হিলাতে কি আল্লাহ হাদদানি শারঈ হিলাতে কি ফুসসাবা দেবুমা হাদদ আমি আর হিলেন এ বেহি গে মাকারুগে হিলাতাকা শারঈ হিলাতাকা শারঈ হিলাতেন এ ভাই এগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলা দেখে লোবি ওড গেন নবী হেন নামাজ এ আলা কি ব্যাগ এ বহুরি ফাফা এ ফাফা তা ফুহরি গেন তা কিয়ামত দহ গো আল্লাহ গে আদরত আইনা বাদলওয়ান জি এনি হাকিকাত ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ফাফা তা ফুসসাবা দেব মাট্টাকা শারঈ হিলাতেন এ তাঙ্গা হাদদানি এই এনে বাইয়ে জাসওয়ানি মিসালাকা বাইয়ে জাসওয়ানি এ বালিগে সবাবুন এনাগে এটা ফাফাই ফুহাবি গেন দানে হামা এগো তা মিসাল কে এনা রিজক উনি কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমতিহান এগে সবাবুন এনা এতে কামা কেতেরিবি কেতেরিম আল্লাহ এটা ফাফাই ফুসসাবা এমমে ফাহুন আল্লাহ কে রাসূলা হাদিস আল কুরআনে মুমিন আলা আল্লাহ কে হযরতা বাদাল কুরআনি এনাই কি ব্যাগে এবস ফাফাই নওয়া তাহির মি হেগে গতুননে এই দুনিয়াগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানান ইফাদা মুসিবাত তাজসানি ইনসানাগে ফাফাতাকুম ইনসানা তাহির কুরাও মাট্টাকা মুমিনুনে জেহেনি ওয়াসে মুসিবাত আদি ঈমান কাং গদাইবার কা মুসিবাত গদাইসওয়ান ঈমান কাং গদাইবার কা মুসিবাত গদাওয়ান ইমতিহানু গদাওয়ান এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বসলে গাসওয়ান ইন্না ইযামাল জাযা ইমা ইযামিল বালাই জাযা বড়বেগেন মানে বালা বড়ইবার কাশে বালাই কি কবা মুসিবাত ইমতিহান ইমতিহান বড়ইবার কাশে জাযা বড়বেগেন মানে নবী বেকালু নবী সা নবী বেকালু এই বালাবের কামুগা মুসিবাতুগা এম্মে কুরিগে তিব্বেই বেকালু এম্মে গাদফাদায়া মুসিবাত জেহি বাডাগে নেই বেকালু এই নবী বেকালু এম বেগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আমবিয়া মুসিবাতু গতুং ইমতিহানু গতুং এম্মে ভারুগা দেবেগেন বাবায়া কি নবী বেকালু নে এবেকাল নাহে আল্লাহ এম্মে গাদফাদা মুসিবাত জাসমানি দেন আল্লাহ রাসূলুল্লাহ হাদিস কোরআন সুম্মাল আমসাল ফাল আমসাল দেন ঈমান কামুগে দরজাগে হাইসিয়াতুন নে দেন ইমতিহান জেন ঈমান কাং গাদাই ওয়ারাকা ইমতিহান বড় বেগেন দানে ইমতিহান বড় বেগেন দানে এন কাম মুসলিম আলা আল্লাহ গে হযরতা বাদাল কুরআনুগে এনেগে মতি এবস ফাফেন ওয়ানে এবস ফাফেন ওয়ানে এন কাম মিতাঙ্গ উহুদু হাঙ্গুরামাগে দুয়া হুগা muslim nang e jehuno musibah ha igatu ko ei emi hunna rahmate e musibah tu ke sababun emi hunnang ifafa fu ha vigen daane ifafa yaki ko ba ei e be kalun allah ge rasula ge amuru fula nukiyaman terimun ehen nama we se be kalun gastuga nukiyaman terivi ki ves nun ha igatu wa e be kalun ta'wil kor be kalai fanu ge bas fulo bay fare bahur bay hal ta ga asab be kalun ta'wil kor ba fa rasulullah sallallahu alaihi wasallam ge bas fulo misalaka banu qurayba ahzab han qurama ge duwa huga ahzab han qurama ge duwa huga huriya be funse ge dagan nan kanne ge banu qurayba ki un qabila en ove yahudi nge madina ga madina ge rutin oi tin qabila yahudi nge ege tren ek qabila e banu qurayba emi un tibi ahudu kashawar ko gen allah ge rasula ge ai pulo macha berun muslimun na idikulan han qurama ri bayako asfiya muslimun na ekwe gen hanguram qur'an kaman ahudu wege muslimun madad qur'an kama adi muslimun na khilafan ibbis kahala kamen nu qur'an kaman emi humani ahudu kashawar kogen egotu ge mati ge mi hum madina ga baati ba festibi eh namay sirru sirun emi hum mushrikun na ehiwi ahudu wali emi hum sirru sirun mushrikun na ehi terwe dini allah ge rasul khilafan muslimun na khilafa rasulullah sallallahu alaihi wasallam hazab qur'an adi wadagen ummu salama ge kologa kale ge fano femaramun hunnawani ko Jibril alaihis salam wadagen dannawani Allah ge rasulaye adi timan namen hatiyaren nu bahattawmu e khalifan hatiyar behettei heji adi timan namen hatiyaren nu bahattawmu e khalifan ashabe kanu amun kurabare alun hatiyare uluma adi banu kurabae kanta banu kurabae med faisala kuruma den rasulullah ma hadis kuru emi ahudu wali kama khabar devi Jibril alaihis salam wadagen ahudu wali fi makkah ge mushrikunai ehi terwe jemi den rasulullah sallallahu alaihi wasallam sabe kana dannani miya duge asur namaz huri ha emmen quran jiheni banu quraya bagay etana vasil be fae den mi vigota kiya sabe kana da tur fette banu quraya ba diu mattaka asur namaz waqtu vejje magmati me duga den bayin asabe kalum yoti namaz fatta me huwa ulani ko anib ba sahabe mi dalwani bala kare no kan ne ga allah rasul ki ke kam bidalwi banu kun da gos fa asr namaz kun je yani den ebe kale ek kare ta'wil kure di rasulullah sallallahu alaihi wasallam bas fur ta'wil kure bi den nawni ek lefan gas nu murada ki aw haddi ume namaz wa gutu wan bare tan foru me aslo wasil ume e ye kale fan ga murada ki har na ka wasil den wa une tan ka asr namaz wa gutu wan bare ke ma namaz wa gutu je huni e na namaz kuram bi den baye bekalun qur'ana bekalun qur'an vafiya tanga namaz den baye bekalun nadde baye bekalun edwa huma qur'an namaz ga fahum asr namaz qur'an baye bekal magr namaz ga fahum allah ge rasul ay gotan amul qur'an vafima baye bekalun namaz qur'an vi nu fore hisabaka irosen varaka baye bekalun e bekalun magr namaz ga fahum asr namaz qur'an vi ekama ko rasulullah sallallahu alaihi wasallam ichche ke vidalen nu ebdes bekalaka ta'wil qur'an bekalun ka sidaran me mi jitihad qur'an mi tanga sai gatuga emi hu rasulullah sallallahu alaihi wasallam amur fulakan uredumuge niyata kunun ekan qur'an viye ta'wil qur'an viye ya rasulullah sallallahu alaihi wasallam murada ki hagi gatuga emi hu dan dennu fa bashe diyama den masene te fe viye sarba danati ego tun emi e bekalun febuni febune musiba jehuni emi hu e bekalun na musibat ge sababun e bekalun ge fa fatafu ha vigen diye ege dalila ki rasulullah sallallahu alaihi wasallam qur'an vani انا شهيد على هؤلاء يوم القيامه ميهرها امنگ مچ هكيبر يكي قيامت دهو تيمن كاليغ فان ايگ مان كي تيمن كاليغ فانو اكلي فانو شفاعت ري ودا كان فيا سمور گتا يقينن بس اكليغ فانو ايبگ مچن هكيبر بي كاليغ گتو گواني ماي ماي بي كلن تا كا ويما ادي هدو هانگورا ماگ شهيد ودا گي بي كل نامي دو ني وكي حديث تك رسول الله صلي الله عليه وسلم وفا ايبگ كلن اوهار ودا شهيد ودا گن ني هندو ايبگ كلن قران تان الله سبحانه وتعالى فهي كلاغ دوني تها كان لفيه ورا بودتي نيو متان ابي كلونا ديفدي كما رسول الله صلى الله عليه وسلم خود هيكي وداي كان نبي او دوما قرانا كه شهيد وداي كان بكلنا اما ابي كلونا جهو جهي وداي كان مصيبه اي ابي كلونا قران فافا كفاره اي كان فوهي كان يدي اي مصيبه تو سبب دن ايغوتا واهكي كي مسلمون گه ترن باي بي كلونا ايغوتا واهك دكي وجي كين بگم باي هارم نام ميكا مصيبه مي جوني هارم نكي الله گه رسول الله تبا وگن تي مي هون نه مو فوري هما مؤمنون نه كي بگم باي دن مي فدا بود مصيبات هارم نام مي جوني اي او دو هنگورا ماگه دو هوي جهونو مصيبات كي ور بودو كم اك كم گه بل اي اي بگوت ور مد باي اسلام وگن تي بي هاي دي ه بي كلون شهيدون اي ور بود كم كا وگن ديا ادي مسلمون گه ترن ور بود تي بي بي كلون شهيد وگن ديا حمزه تو گه فانو ای مسلم کے اسلام دین کو ہر بار غدا بے کلے رسول اللہ صلی اللہ علیہ وسلم کو لقب اس دے وفن اسد اللہ اللہ کے سنگا گنا ها بار غدا بار غدا بي كلين اي حمزه تو غفانك هم فد مصعب بن عمير فد بودت مايش شخصيتهم اي هنغراماگه شهيد ويگن دي اي يهودا هنغراماگه ور بودو هتامك ويگن دي يهودا هنغراما رسول الله صلى الله عليه وسلم قل هو من عند انفسكم هاي گتو الله كامج جسوني جسوني تي بامي كورا كامج سببون ei mihistakun kura kantu tauke sabun duniya mi anna huriha badal ta kebes mi anna ni hai gatu ga ei allah ki tu qur'an ga hai kura rafani inna allah la yughayyiru ma bi qaumin hatta yughayyiru ma bi anfusihim allah bai ki halat badal nu kura bai ba mi khud nafsu ta badal nu kura ni hai mihistakun amilla badal ve gati ma allah mihistakun ga hal badal kura bani ehme mihistakun ga atum fain kura kamek ge sababun musiba ta des kura mati vegen anna ni agi gatu ga ان الله على كل شيء قدير اما كرم الله سبحانه وتعالى وريها كما جمعچ كولدم وانت ودگم وارس كلانگه ادي اسمي انني هما اودو قران ماگه واهك ده ما دمار ان شاء الله من سوالك دي فرق سوال hayyan o ehenen unastu komme chege dirun kamuga fenlevi mer komme chege none fenunnen nunde etanga muradu dannu to fain kamadus ehen vejji ai kamako asru tafsira ki ai komme chege dirun kamuga levvi me fen ei fen beenun wan hama ibbas direchen nei fen beenun wan hama ibbas ehen ओहो ए होते मलाइका बे कर सी ए नूरुन हदा फाबाए मुरादा की बिम्मती के देवी हुरिया मखलूक बिम्मती के देवी हुरिया मखलूक मुरादा की वजअलना मिनल माई कुल्ल शयइन हयिन एगे माने की ए अन माने की ए इनो तुफाए हाल में बारे आरे तफसील ahuriya chege dirun kamuga fende vime mi otimi gas ei bingad bas dirubani timan allah fenunne bingad ahyayna bil ma'i alladhi nunazziluhu min as-sama'i kull shay'in hayyin komme dire ecche haqiqatuga ege murada ki fenun heddei murada ki fenun ei ege dirun kamuga ume ege himene ne huriha dire echissa huriha gas gaha gessa dem mige maane ki mi dal wal maana annal ma asbabu hayati kulli shay'in fenaki ei komme dire ecche dirumuge sababe diri hurumuge sababe waaki ki fen beenun be huriya ecche ka fen beenun waana hama ebbes dire ecche bim macca kunai gas ka ha gas sadan de fen beenun be ege murada ki den lafzi maane nge ba veti maana ves lafzi maana wajalna timan allah levvi me heddey mekena levvi me minal ma ifenun kull shay'in hayyin kom medireche fenun levvi me ege maana ki ilmi vidalon tafsiruga annal ma sababun fenaki sababeke sababe hayat kull shay'in hayyin fil ard bimmatiga ule dire huriha bimmatiga diri ule huriha echegge dirumuge sababe fenaki dengane maana mi tafsir kun wasnai den kama ko bay tafsiruge bahuri fenuge murada ki es nutufa ei baro a ettuge bahuri fenun timan allah fen fodakun edde fen fodunge murada ki nutufa ehen alaka ehen ala firinaka a masalem nuhun kuran kuran ehsan manai ena de khidmat ko devene ena ang himyan khidmat ko devene nuhun firihinu nai kan ang henu nakan nai ekama ko yang himmiya munu nala ulavene ena kurimati ga mahramagge kurimati ulave gotab bangil mer vidala ulavene mahramagge kurimati ulave gotab ekam firimiha ge ala alo misal ka firimiha ge alo kurimati ge firimiha ge abimiha jiyane fardawa firimiha ge alo ge kurimati ge firimiha ge kurimati a ਉਹੋ ਇਹ ਹੁਕਮ ਹੈ ਨੋ ਐਵਰ ਹੁਕਮ ਦਾ ਗਨੀਮਾ ਮੁਦਲੂ ਮੱਕਾ ਕੋ ਫੀ ਅਜ਼ਾਬ ਮਾ ਬੋੜੂ ਗਨੀਮਾ ਮੁਦਲੂ ਇਹ ਬਹਿਮੁ ਕੇ ਕੁਰ ਮਿਆਰ ਇਹ ਇਮੰ ਗੇ ਹੱਗ ਗੇ ਨਦੀ ਇਹ ਨਾ ਇਹ ਕੁੰ ਐਬਸ ਮਿੰ ਬਰ ਨਗਾ ਗੇ ਨਵਾਨ ਦੇਂ ਅਦੀ ਮਿ ਗਨੀਮਾ ਮੁਦਾ ਹੁੱਦ ਕੁਰੇਬੁੰ ਇਹ ਮਿ ਉਮਤ ਕੇ ਖਾਸ ਹੈ ਮਿ ਉਮਤ ਕੇ ਖਾਸ ਹੈ ਅੱਲਾਹ ਕੇ ਦੇਵੀ ਅੱਚੇ ਅਦੀ ਮਿ ਉੜੇ ਨੁ ਬਸਵਾਏ ਅਦੀ ਮਿ ਮੀਹਾ ਕੋ ਮੀਹ ਗੇ ਬਾਇਕ ਗੇ ਚੀਤਾ ਮਿ ਗਨੀਮਾ ਦੇਂ ਅੱਲਾਹ ਮਿ ਉਮਤ ਕੇ ਹੁੱਦ ਕੁਰੇਵੀ ای ہمے کنے ہا گرا میں حاصل واج نو مشرکوں کافروں ہمارا رگا دیرولے مندانی کو مسلموں کے تنوادے کنے گے مگو داتا پھیر گتوں گے منا ای منا ای حربی کافروں کا ہا گرا میں نکن می ہوں گے مداتن ہدے گے منا تلا گنے جیا ادی می ہوں گے انگن تبس ہدا اڑوں گے گتوا کھا گرا میں نرے چی ਆ ਕੀ ਕਹੇ ਨਿਜਾਂ ਹੋਣਾ ਇਹ ਐ ਖਾਨਾ ਤੋ ਅਰੀ ਮੱਚਾ ਮੈਂ ਆਈ ਬੋਦ ਰਲ ਲੈ ਗਏ ਕਮ ਮੈਂ ਬੋਲੂਗੇ ਮੈਂ ਇਹ ਫਰਾ ਤਾ ਮੈਂ ਅਜ ਦਰ ਰਲ ਲੈ ਖਾਨਾ ਤੋ ਅਰੀਆ ਐ ਤਾਂ ਸੁਣ ਨਾ ਗੋਤਾ ਕੀ ਮੁਸਤਹਬ ਹੋ ਗਏ ਵਾ ਗੋਤਾ ਕੀ ਦੈਨ ਲਾਜ਼ਿਮ ਨੂੰ ਇਹ ਗੋਤਾ ਨੇ ਫਰਾ ਤਾ ਜੇ ਹੁਣ ਸਮਸਿਆ ਲੈ ਨੇ ਆਨੇ ਫਰਾ ਤਾ ਗੋਤਾ ਕਸ ਸਮਸਿਆ ਨੇ ਕਮ ਬੰਡੋਂ ਨੋ ਨਾ ਸ਼ੇ ਬੋ ਨਿਦਾ ਬੰਡੋਂ ਨੋ ਨਾ ਰੇ ਨਰਕਾ ਗਾਲ ਵਰਨ ਤਿਬੇ ਗੋਤੇ ਬੰਡੋਂ ਨੋ ਨਾ ਸ਼ੇ ਨਿਦਾ ਨਰਕ ਕਿ ਨਾ ਮੀ ਹੁੰਤੀ ਬੇਨੇ ਬੰਡੋਂ ਨਿਦਾ ਇਹ ਬੁਨਾਂ ਜੀ ਨੇ ਮੀ ਹੁੰ ਕੈਰੀ ਗਾ ਤੀ ਨਰਕਾ ਵੰਤ ਵਰਨ ਤਿਬੇ ਗੋਤੇ ਤੀ ਹੰਨੂ ਤਿਬੇ ਸ਼ੇ ਨਿਦਾ ਕੀ ਹੈ ਜੇ ਕੁਰਾਨੀ ਕੁੜਾ ਕੁਦਿਨ ਹਾਨਵਾਨ ਕੁੜਾ ਕੁਦਿਨ ਨਾ ਕੀ ਐ ਮੁਰਿਹਾ ਕਮਕੰ ਹਾਨਵਾਨ ਜੀ ਹੈ ਬਾਏ ਮਿਸਾਲ ਕੁੜਾ ਕੁਜਾ ਐਮ ਫਰਤਮ ਐਚੀ ਗਹੀ ਫੰ ਬਸ ਫਰਾਨੀ ਵਾਤ ਖਨਾਤੁਨ ਜੀ ਨੇ ਇਮਤਿਹਾਨ ਜ਼ਿਆ ਕੁਜਾ ਕੇ ਤਰਬੀਅਤ ਕੇ ਸਿ ਇਮਤਿਹਾਨ ਐ ਅੱਲਾਹ ਤੋ ਵੀ ਗੋ ਤੁਮੇ ਗੋ ਤੰਗੇ ਦੂ ਕੋ ਲੱਬਾਨੀ ਐ ਇਨਸਾਨ ਜੀ ਨੇ ਕੁਜੇ ਤਰਬੀਅਤ ਕੁਰਾਨ ਹਾਨਵਾਨ ਐ ਫਾ ਬਵਾ ਹੁ ਹਵਿਦਾਨ ਹੀ ਔ ਯੁਨਸਰਾਨੀ ਔ ਯੁਮਜਿਸਾਨੀ ਐ ਬੱਪਾ ਮੰਮਾ ਕੁਜਾ ਕੋਮੇ ਗੋ ਤਕੈ ਸਦਾ ਹਦਾਨੀ ਨਾਂ ਯਹੂਦੀਆ ਕੈਸ ਨਸੋਰਾ ਕੈਸ ਮਜੂਸੀਆ ਕਲਸ ਮੈਂ ਕੁਝ ਜਾ ਕੇ ਮੈਂ ਬਫਾਂ ਗਿਆ ਇਮਤੀ ਕੋ ਤੇ ਕੁਝ ਜਾ ਕੇ ਹੁੰਗਾ ਬੇਬੇ ਕਾ ਕੋਂ ਕਾ ਮੈਂ ਕੁਰੇ ਨੇ ਬੰਡੂੰ ਉਨਨੇ ਰੋ ਰੀਤ ਕੋ ਜਹਾਨੀ ਤੇ ਦੋ ਤੇ ਦਾ ਨਿਤੇ ആ ഏ ഗിയാമത്തു അലാമത്തെ ഉത്തരം അലാമാത്ത് മഹദീ ഗഫാൻ ഫാൾ കുറവാനെ മഹദീ ഗഫാൻ ഫാൾ കുറവാനി തിൻ അലാമാത്തെ എവ്വകു തെഗ്ഗയി ഗായങ്ങടക്ക് എദ്വ സ്വരഗ ഏയ് മഹദീ ഫാൾ കുറവുമ ദജ്ജാൽ ഫാൾ കുറവുമ ഈസാ അലൈഹിസ്സലാം ഫാൾ കുറവ ഏയ് എവ്വകു തെഗ്ഗയി ഗാൻ തിൻ കന്ത മഹദീ ഹുണ്ണവനി കൊ ദജ്ജാൽ വന്നാണി ദജ്ജാൽ ഗതുൽ കുറും ഫാബ വടാകന്നാണി ഈസാ അലൈഹിസ്സലാം ആ ഈസാ ഗഫാന ഫഹു ഗയൗജു മജു ഫാളവാ ദാബ ഏഗ ഫഹു കമ ബുഡ ഹീവനി ഈസാ ഗഫാന ഗഫഹു ഏഗ ഫഹു അതി മീഹുൻ തന്നു ബയഗൻ ദാന മീഹുൻ ത ഏ ഫഹു അന്നാന ഫഹു ഏ ദാബ അന്നൈറു തിപുന്നാനി മുളി ഫസാദ ഗോസ്സ ദാബനി കുന്നയോഗ ഏ ദാബ ദാനി മീഹുൻ ഫാകുറ മുസ്ലിമുന കാഫറും ഫാഹാകുറ ഏദ ഏയങ് ഇങ്ങേനെ ਇਹਾਂ ਇਬਾਰ ਅੱਲਾਹ ਦੇ ਵਾਹਵਾਨ ਮਿਤਾਨਿਕ ਕੁਰੀ ਗੇ ਮੇਂ ਚਿੱਕ ਜੱਸਾ ਹੁੰਦਾ ਨ ਕਾਮ ਇਹ ਵਾਹ ਕਾ ਦੱਕਾਂ ਸੇ ਗੇ ਵਾਹ ਕਿਸ ਦੱਕਾ ਇਹ ਅਦੀ ਇਹ ਫਤ ਜਨ ਮਾਰੇ ਨੇ ਦੁਨੀਆ ਆ ਮਹਾ ਤਰਸ ਫੈ ਜਾ ਹਿੰਗਾ ਚ ਦੈਂ ਇਹ ਗੇ ਹਨ ਵਾਹ ਕੀ ਕੀ ਅਨੇ ਦੁਨੀਆ ਕੋ ਨਹੀਂ ਆਦੀ ਵਤਰ ਜਨਵਾਰ ਆ ਬਿਮੁਨ ਨੇ ਰੁਬਾਨ ਕਮੰ ਹੋਤੀ ਜਨਵਾਰ এই আনে দোকান দোকান সরত গন্না নেবা আয় মুসলিম নাং হিমা মুসলিম কোলাং এতি অন্নান কমে কত বিয়াস দেন এ কে হা বড় তাফসীর নেং আ এতি কুরআন কামকান ইনি হামে কানমি কান তা ওয়াহক দক্কানে মুসলিম না কাফারম ওয়াহি কুরআনে এ আখরাজনা ওয়াইজা ওয়াকা আলাইহিমুল কওল আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ এমি হুঙ্গা মাচ্চাং এ আযাব ওয়া ফাল ওয়াহি দুগা আল্লাহুগে বাস ফুল এমি হুন নামে দু হাগগু গেন দা হিন্দুগা আল্লাহু নে রব্বান এক মানে কি এমে ফাহুয়া কো তো এই গেঙ্গা আই কানা ঠিক আছে কি আদি ফা আ সুবর ইসলাম দিন ফিতরত মাতি গে অতি কমে কুজা কস বিহা গেন দুনিয়া গান্নানি এ দালিল গে দারুং এ কুদিন নাকি মাসুম বাই মাসুম বাই বালিগ বি মানি হবেন ফারানি কিয়া চে এ মে রাজি হতে গে কুদিন দানি সুবর গিয়া এই বাই রিওয়ায়েত তো গে এ বহুর এ মি শাকুয়া কাহালা বাই রিওয়ায়েত তাং আস এই আনে আসাবে কালুং আকলা হাঙ্গুরামা বেহে গতুং এ বহুর সুয়াল কুরাবা ফাল্লাহ গ রাসূলা তিমান নামে কালে হামালা দে ইরুগা এমি হং গে টেন্ট তাহু গে তিবে তে কুডা কুদিম বেস আং হেনম বেস মার ওয়ে গেন দে এমি দেন দেন নে ই এমি হং গে সুলব তাকুম বাবা একে এমি হং গে ফাদারি ওয়াই গে বাহারি আসা এ যে এমি হং গে নুতফা এই ওয়া কে কি এমি হং নাকি কাফার হন আল্লাহ মি কামা বেহে গতং এবে বড় বাহাস করাই ফে মুশরিকুং গে দারিন না বেহে গতং মুশরিকুং গে দারিন না বেহে গতং এবে হরি বড় বাহাস করাই ফা এই স্বর্গে গে বৈতা কুরআন গে তাং আতে গে স্বর্গে গে কুড়া কুদিন তাকে বাবা আকা ওয়া ইতুফ আলাইহিম বিলদান মুখাল্লাদুন এতাং গা দেমি তিবে কুড়া কুদিন তাকে মুইত্তা কেন হেন এতরিফাওয়া এগে গুলাস তাকা কাম বার্তা বুইন তাং হিফা গে স্বর্গে মান্তাবেরিং গে বাসা গে তওয়াফ কুরাবতে এ মি হুন না বেহে গতং ইলমেরিং একুদিন না বেহে গতং ইলমেরিং গে মেদুগা বে খিলাফ বাইং ইলমের বিদালমানি এই মুশরিকুং গে দারিন্নে আল্লাহ তাআলা দাফানি এতাঙ্গে স্বর্গে অন্তবেরিং গে খিদমত আটাকা এ গোতা বেসে বহুর ইদাল দেফা দেন আনে রিওয়ায়েত কি এই হামা এমমেং গে লাদারিন্নে মারওয়া লাফাতুগা মারওয়া লাফাতুগা মারওয়া এমমে গে কুড়া লাদারিন্নে দেন আদি বাই আনে কাওল থিং কাওল এমমে তিমি কামা বে গতং বাইং ইলমের বিদালমানি এই স্বর্গে গে খাস গতে গে আল্লাহ হাদ্দা আতিবি কুদিন তাইকে স্বর্গে খাস কো হদায়তি বুঁদাই মি বাস রাজে পুরা দেখল নেস মা দেন এই গুরু আনুগে বা দালিল লিবে খামাল বসে বা ইস্তিদলাল কুরবে বা ওয়া তুফ আলাইহিম বিলদান মুখাল্লাদুন মুখাল্লাদুন এতাং আব্বাদু গে আব্বাদু দে মিতিবি পুরি ইনভেস্টিবি বা কামাং এবা এবা ইস্তিদলাল কুরবে বা এ আয়াত কমবে কাসব আল্লাহু আলাম দে এই কংকুদিন তাকে তো দেন এ কমিয়াকাস কুড়া কুদিন তাকে এতাঙ্গা এগুলা আস্তাং হিপায়াগেন মুইত্তাকেন হিং এতরে লিফাওয়ান লোলা ফিনিকান দেনে একুদিন ফিয়ানি ফালোলা ফিনিকান লিবিগেন দানে এহা রীতি কুদিন তাকে মুইত্তাকেন হে ওয়াইজার আইতাহুম হাসিবতাহুম লুলু আমানসুরা কানে কেবামি হুন একুদিন ফেন না হিন্দুগা কেবামি হি কুরআনতে এই ফেতরিফাওয়া মুইত্তাকে কে এহা রীতি মানে মানজার এদিন বড়া বড় একদিন রমজান একদিন সুয়ারুগিয়া দান কামা বড়া বড়ি এই মাসুম সবকে মিহা দিয়ে সুড়ে কামা বুখারি গেরি হাতে কুল্লু মৌলুদি ইউলাদ আলাল ফিতরা কমে কুজ্জ কুস বিহা কিন্তু নিয়ে মাচ্চা গান্নানি ইসলাম দিনুগে ফিতরতুগে মাচ্চারে দিন মাচ্চারে আন্নানি দেন এ কুজ্জা ইহুদিয়া কামা জোসিয়া কান্না সরাক না দালানি জাগে মাহ বেপায় না এবার ফারাকু মিহুগে দারিং এবার আদে তা ইসলাম করা বেশ বাই ফাহার এবার আদে বড় বেগেন বেশ বড় বেগেন বেশ এবার আদে কমিয়াকাস বালিগ ওয়ান দেখে বেশ খুব জেগে করে বে খামে নুলি উবে না কলম বানিও ফুরিফা তিম্মি হেগে সব রুফেল কলম আনসার আস আদি শুকরণ তিম্মি হেগে একই ব্যাং কলম বানি উফুলিফায় আনে সবি হাত্তা ইহতালিম কুড়া কুজ্জা কুজ্জা বালিগ জমা দান দেন কলম বানি উফুলিফা এমা কুড়া কুজ্জা বালিগ উইমা একু জাকান্ত লিয়েবেন ফাসানি না হুরি হ্যামেন না হুরি হ্যামেন না وعن النائم حتى يستيقظ نداء فهمها إلى فمدان دين وعن المجنون حتى يفيق أدي بدي في لاغوس فهمها بدي سلام بدي أنان دين تيميو buddhi fili vagutum fashigen e hisaban huri ebes kamen nuli ubena ege kurin honna ta ege kurin kamen hojja ona liye ifa misala kam mi ufam vegen bodu vegen vesai buddhi nen e na ki mansume hita nu ba kamen kure han nuli ubena nrangala iyawanna nobayya kanwanna ya pura mara gala ta nabi be kalunge mam ma fange mi hun nabi be kaluna viti be wanna marangaluta ekama ku ibrahim ge faanu ge bappa bappa wesna raka rasulullah sallallahu alaihi wasallam bappa ma wesna raka bodu be be wesna raka ka fa fa wesna raka nabi be kaluna viya kas e mi ha ku tabave salih amalu ko fiya e swaru ge wanna hama e gota mihaves enage maama fans war gonna ne maama fandan galiya e giya me dogo ti wala yam fazal jadd min kal jadd e dogo ko maam mi hegge maa ikkama kon bodu mi hegge bodu kama kon mudawirigge mudawir kama kon es faada anna quran bappa miha salihu miha ka viti enage dari fulaka ege faada giya me dono quran e dari laki rasulullah sallallahu alaihi wasallam ke lifana me lo bi wada ganna dari kaluna vidal dari kambaluna vidal wani fatima to faana e fatima e miadu bappa ge atu goin ecche kan e dere huri ecche via de na me miadu e kama ko maadama bappa ka dari fulak kod devena ma e bes kamen no na allah ge atara e sofia bodu date miadu e dere ecche kan atu goin ecche vidja de na me maadama allah ge atara to ge bes faada anna kod devena mihiri e kale ge faano timaage bebe karuna sadis pul pul gaha e gota ege maane ki giya me dohoga miha kumai muga sababakun e nage aga timaage me nakin ege faada anna qurana e do nafsi nafsi men gowani yawma yafirru al mar'u min naqihi wa ummihi wa abihi wa sahibatihi wa bani uri ha maane ka kiman filan daane do bappa mamma ge kiman dare pul mamma ge kiman bappa ge kiman abi miha ge kiman uri ha men kiman dowane e do ku nafsi nafsi onnani bes miha ku aneka kadima balaya sunane do hakuga e do hakuga suwaruge wade jama dan den den suwaruge wanu mafahuga miha ko ehmi ka de tervis na islani miha ko ehmi ka de tervis na islani suwaruge wanu mafahuga tadi bay mi hon de suwaruge wanu mafahuge na bala na suwaruge wan tawerin na bala ko enage kala ara ekku ekku ngulunu mihe dunia mati ge enai ne fenna ka eta ko den ena eden allah ko ba ba ena wagu tun ena naraka naraka dakka ale ven ena ena beenu me bala ale ven naraka suwaruge ge hurefa dakkale wer swarg narka me dugame te ekkalamiya ena gra ratti se gotuga duniya golonu iha ratti khamu gaves ebes fa dan quran ena ves ena ulunu gotan ulanje emi ma darifulu ge faada ma me fa na swarg vade ve jiya e bahuri daraje tam mati veri un darifulu ge sababu misal ka mamma ya bappa swarg vani ka mu darifulu me ni daraja gotu ma mati e duniya ge amal tagina un ge sababu allah wa dukura va foti swarg vade ve jiya aila jamaa ko devva name qur'an ke benga ba ka walladina amanu wattabatum zurriyatum bi imanin alhaqna bihim zurriyatum ehen name allah subhanahu wa taala mati ghur mi hatiriya kanu genna ne be kanunge darinna ka baddal ko ka tiri ghur mi hamach genda e dar jamaa tiweri ye mi hoga sababu e gotam mati weri be ba den naraka haggu fa wa mi he misal ka ane tira fai ta lui vegen ehen name sena surga vannan ta kommestu aku ene ki muahide ehenna men narake nugosena sorga wanna ne kujjage shafaatuge sababu mi tangol tafsil waake tang ehen riya kun sawal kollang yo e tangol tafsil ko jawab de inshaallah subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaika